বালুকা বেলায় চরণ চিহ্ন কি তুমি চলে গেছো দূরে বহু দূরে শুধু পরিচয় টুকু রাখি কি তবে গোয়ালে আর মতো পাখি তুমি চলে গেছো দূরে বহু দূরে শুধু পরিচয় টুকু রাখি চলে গেছো শুধু পরিচয় টুকু রাখি লিখেছি তোমার নাম সুরে সুরে আর নয়নের জলে লিখেছি তোমার নাম তুমি তো জানো না আমি গোপনে হৃদয়ে মোর লিখেছি তোমার নাম তোমার নাম বলে যাও বলে যাও কেন এ নিঠুর খেলা মোর সব কিছু কেন রেখেছো হেলায় আয়োজন যদি মিছে হয়ে যায় কেন তবে পিছু ডাকে চলে গেছো শুধু পরিচয় টুকু রাখি।